আড়াইশো মিল খুন রাজন রাশি নাকি কি বলেন আল্লাহ পাক তাদেরকে বলতেছেন আপনাদের তোমাদের মধ্যে কি একজনও কেন বল নাই এই আয়াতাম এই জন্য করলাম এই বৎসর দালাল আইনের মধ্যে একজনও রাজুল রাশিদ নাই থাকত তাহলে কিতাব পরে মোটাল দেখ না তারপরে দর্শের মধ্যে খেয়াল করে না কাকড়ার করে না কি বুঝা যাবে মানে একটা এবারত রয়ে গেছে একটা ছিল বলবো না যে এই এবারতটা রয়ে গেছে পাইনামা খুশিরাতের বাউ এর আগের জুমলাটা রয়ে গেছে হয়তো ওই সময় অলমানা মোতাবাদান বিসমিল্লাহ তাআলা আকরাম এই পর্যন্ত বয়ান করে শেষ করে গেছি তারপরে দিক ইনামা খুশিরাতের বাউ কিন্তু তোমাদের তাকরারের সময়ও ধরা পড়ল না তাই বুঝা তাকরার পড়ই না ওয়াহাজা ওয়া মা বাদ পাইছ ওয়াহাজা হাজা মানে বিসমিল্লাহ ওয়া মা বাদাহু বাইনা সতরে লেখে ইলা আখিরি সূরাতে বিসমিল্লাহ সাইকা ওয়ালা দালিন পর্যন্ত মাকুলুন আলা আল সিনাতি আইবা ইয়ে এক সওয়ালে মুকদ্দর কা জবাব হায় সওয়াল কহাঁ সে পয়দা হুয়া কে বাপ ও বাপ কা তো দস মানা হায় ইহা তিন মানা কি লিয়ে হো সকতে হ্যায় এক তাবাররুক দুসরা হায় এমদাদ ইয়ানি এস্তেআনাত মুসাহাবাত بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وما بعده قرن قطاسي مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم يقول كاتبها الله تعالى الله تعالى تعالى الله پاک بولتا سي আমি বরকত হাসিল করতেছি আল্লাহর নামের সাথে আমি সাহায্য প্রার্থনা করিতেছি আল্লাহর নামের সাথে আমি আল্লাহর প্রশংসা করিতেছি আল্লাহর ইবাদত বন্দেগি করতেছি কি করতেছি আল্লাহ করতেছি ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করিতেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেখা আল্লাহর শানে কি সম্ভব আল্লাহর শানে তো দূরের কথা ব্যক্তির ব্যাপার ওইগুলি সম্ভব না নিজের জন্য নিজে এই ধরনের কথাবার্তা বলা বান্দার জন্য তো সায়ানে শান হাইনি বান্দা কি সায়ানে শান হাই বান্দ বলতে পারে না যে আমি আমাকে হেদায়তের জন্য আমার কাছে কি করতেছি দরখাস্ত করতেছি যে আল্লাহ পাক আল্লাহর কাছে কি চাইতেছেন নিজের কাছে নিজে হেদায়ত চাইতেছেন ইহদিন সিরাত মুস্তাকিম কত বড় কথা এইটি হইল এসকার বাকে তাবারুকের মানা নেওয়া এবং এস্তেআনাতের মানা নেওয়া এটা কাজী ভাই যদি বয়ান করলেন তার দ্বারা বহুত বড় খারাপই লাজে মাসতেছে তার অর্থ হইতেছে আল্লাহ আল্লাহ নামের নামের মাধ্যমে বরকত হাসিল করতেছেন, আল্লাহ আল্লাহ নামের মাধ্যমে ইস্তিগফার করতেছেন, আল্লাহ নিজে নিজের প্রশংসা করতেছেন। এই ধরনের সুয়াল ইবনিয়া সিরাত আল মুস্তাকিম এগুলি সব মহাল আল্লাহ পাকের শানে। এই সমস্ত জিনিস হওয়া বিলকুল মহাল নামুমকিন হয়। আল্লাহ কে সামনে তো দুটি বাধা ইনসান কে বারে মে ভি ইয়ে ঠিক নহীঁ হয়। লেহাজা ইস্তিগফার আর তাবাদ্দু কা মানা বাতা লেনা ঠিক নহীঁ হুয়া। কাজী ভাইজা ভি জবাব দে রহে হ্যায়, জবাবের পূর্বে বাংলাটা বুঝো তখন জবাবটা সহজ হবে। কাজী ভাইজা ভি বলতে চান যে এই সমস্ত কথা তো আল্লাহ, কিন্তু আল্লাহ পাক বান্দার মুখ দিয়া বলাইতেছে, বান্দার মুখ দিয়া বলাইতেছে। ইসকি মেসাল ওহি হায়, এক লড়কা বিদেশে গেছে, গ্রাম্য মানুষের বাপ হলো জাহের, বাপ হলো কি জাহের, এখন বাপ জাহেরের কাছে শিক্ষিত ছেলে যে বিদেশে আছে চিঠি লিখছে, আব্বা সালাম নেবেন, কেমন আছেন জানাবেন, টাকা পাঠাইলেন পাইলেন, টাকা পাঠাইলাম পাইলেন কি না জানাবেন। এবার যার দ্বারাই হোক কি করছে, এখন তো ছেলে জানানো দরকার, লেখা তো জানে না, কেমনে চিঠি উত্তর দিব। এখন তোমাদের একজনকে ধরছে, ভাই আমার চিঠিটা লেখা দাও। এখন বাপের লেখাচ্ছে আমি ভালো আছি, তোমার চিঠি পাইছি, লেখতাছ তুমি, তুমি লেখতাছ ওই বাপের কথাগুলি, তুমি তো টাকার লোমের চিঠি ব্যবহার করতেছ, আমি ভালো আছি। আসলে কথাটা হলো কার বাপের, তুমি তো বলতেছ কি আমি, সব জায়গার মধ্যে টাকার লোমের চিঠা ইস্তেমাল করতেছ। তাহলে ঠিক তেমনিভাবে আল্লাহ তো তোমার মুখ দিয়া বাই করতেছে, তাহলে তুমি তো এটাই বলবা যে আমি আল্লাহর ইস্তিগফারের সাথে কাজ শুরু করছি, আল্লাহর নামের বরকতে কাজ শুরু করছি। আল্লাহ কালাম তো আল্লাহরই হবে, কিন্তু বলতেছ তো তুমি, তোমার মুখ দিয়ে আল্লাহ পাক কী করা গেছে বলাইতেছে। আল্লাহ পাক সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে, যদি আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা না দিতেন তাহলে আমরা কিছুই জানতাম না, কিছুই করতে পারতাম না। আল্লাহর প্রশংসা করা জরুরি, আজবত জরুরি, একান্ত কর্তব্য এবং দায়িত্ব। কেন আল্লাহর হাজার নেয়ামতের মধ্যে আমরা বিবাদ, নেয়ামতের শুক্রিয়া আদায় করব না, নেয়ামতের শুকুর আদায় করব, আল্লাহর শুকুর আদায় করব। এখন আল্লাহর প্রশংসা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কায়মন বাক্যে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা আজমতের সাথে যত চেষ্টা করলেই আল্লাহ পাকের প্রশংসা করতাম, কিন্তু আল্লাহ পাকের প্রশংসা হইত না, বরঞ্চ আল্লাহ তাআলাকে বেইজ্জতই করা হইত। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রশংসা কীভাবে করতে হবে, আল্লাহ পাকের কাছে কীভাবে দরখাস্ত করতে হবে, আল্লাহর প্রশংসা কীভাবে করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে নিজে শিক্ষা দিয়ে দিচ্ছে। যদি আল্লাহ পাক শিক্ষা না দিতেন তাহলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কায়মন বাক্যে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা মহব্বতের সাথে আল্লাহ পাকের প্রশংসা যতই করতাম না কেন, কিন্তু আল্লাহ পাকের প্রশংসা হইত না, আল্লাহ পাককে বেইজ্জতই করা হইত। এই জন্য আল্লাহ পাক বলেন রব্বানা লা তুযিগুনা বাদা ইন হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল রাহিম। কিভাবে করব, কিভাবে তো আমরা করতে পারতাম, রব্বানা ইন্নানা সামানা মুনাদিয়াই মুনাদিল ঈমানা নামিনু বিরাব্বিকুম ফাআমানা রব্বানা ফাকফিরানা যুনুবানা। আল্লাহ পাক কিভাবে কল হল আহাদ আল্লাহু সামাদ, لم یلد ولم یولد ولم یکن له کفوا احد اللہ لا الہ الا هو الحی القیوم اللہ لا والله الذی لا الہ الا هو الملک القدوس السلام ایگلا اللہ پاک جدی شکریہ نہ دیتا ہمارے پہ ہم کسی کرتے پڑتا کسی بولتے پڑتا শিক্ষা দিয়ে দিচ্ছেন যে তোমরা আমার প্রশংসা এইভাবে করো। তাদের কথাগুলি আল্লাহ কিন্তু বলাইতেছে আমাদের দ্বারা। কাজে এখানে আমরা যদি বলি যে আল্লাহর নামের বরকতে আল্লাহর নামের ইস্তিআনাতের মাধ্যমে, হ্যাঁ, তাহলে এটা কোনো প্রশ্ন আসে না, তাহলে এখানে কোনো প্রশ্ন বান্দা তো বলতেছে, আর কথা তো আল্লাহরই, কিন্তু আল্লাহ পাক বান্দার দ্বারা বলাইতেছে, তাদের বান্দাই বলতেছে আল্লাহ পাকের দিকে না সত্তরা হবে না, যে তুমি ওই এসকাল করবা যে আল্লাহ পাক নিজে তার প্রশংসা করতেছেন, নিজে তার ইবাদত করতেছেন, নিজে নিজে থেকে কি করতেছেন সাহায্য তলব করতেছেন। হাযা সিমুরাত বিসমিল্লাহ ওমা বাদাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান মাকুলুন আলা আলসিনাতিল ইবাদ কাতে হ্যাঁ কাহালাওয়ায় গায়ে বান্দে কি জবান সে তাকে বান্দা জানে কেসে আল্লাহ তাআলা কি নাম সে বরকত হাসিল কিয়া যায়েগা। এইটাই হলো ফায়দা, কেন বান্দার মুখ দিয়ে আল্লাহ পাক এই সমস্ত কথা বলাইতেছেন তাকে বান্দা বুঝুক জানুক যে কীভাবে আল্লাহ পাকের থেকে নামের থেকে বরকত হাসিল করা যায়, কীভাবে আল্লাহর নিয়ামতের উপর শুকর আদায় করা যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া ইয়াসালু মিন ফাদলিহি আর কেসে আল্লাহ তাআলা সে দরখাস্ত কিয়া যায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উসকে বাদ কালকে আশায়রাদের দালায়েল শুনছ এবং মুতাজিলাদের একটা দলিল শুনছ। মুতাজিলারা বলে যদি ইসিম দ্বারা আইনে মুসাম্মা মুরাদ হয় তাহলে শিরিক লাজেম আসে তাওহীদ বাতিল হয়ে যায়, এই পর্যন্ত শুনছ। আর যদি ইসিমের দ্বারা আইন মুরাদ না নিয়া ইসিমই মুরাদ দেওয়া হয় তাহলে এই সমস্ত খারাপই লাজেম আসে না। উনকা দোসরা দলে কাজী বাইজাদি নে এবারত কে আন্দর জিকির দিয়ে নে সেটা আসতেছে ফল ইসমু এই কুড়িটা বিহীন লব্জু আগার ইসিম সে মুরাদ দিয়া যায় লব্জ এসেন বা গাইর মুসাম্মা তখন সেটা মুসাম্মা হবে না, ফল যে ইসিম সে নামই মুরাদ হয় না জাত মুরাদ না টুকরে টুকরে আওয়াজ সে বরকরার নিহি রাহাতা উধাও হয়ে যায়। আমিন আলিফ লাম রা কথা কথা করতে অথবা হামজা সিন মিম এই যে আওয়াজগুলি হইল টুকরা টুকরা করে হইল, তাহলে যদি ইসিম দ্বারা জাত মুসাম্মা মুরাদ নেওয়া হয় তাহলে টুকরা টুকরা হওয়া লাজেম আসে, অর্থাৎ ইসিম সে মুরাদ আল্লাহ হইলে আল্লাহকে টুকরা টুকরা করা লাজেম আসে। গাইরে কাররাতি জু আসওয়াত ঠেরতা নিহি কায়েম নিহি রাহাতা কাহনে কে সাথ সাথ ও উধাও হো জাতা হয়, তাহলে বোঝা যায় ইসিম দ্বারা যদি মুসাম্মা আল্লাহ হয় তাহলে তার বরকরার নাই, কে কি হয়ে যায় কোথায় উদাও হয়ে যায় আর বিষয়ে পাওয়া যায়। যেরকম আমি প্রথম যে আওয়াজগুলি করলাম শব্দগুলি বললাম কোথায় চলে গেছে কোনো খবর নাই, তাহলে ইসিম দ্বারা যদি আল্লাহ মুরাদ দিয়ে থাকে তাহলে এটা কাদের কথা, মুতাজিলাদের কথা। এই জন্য মুকাদ্দমাতে লেখাইছি যে মুতাজিলাদের কথায় কোনো কোনো সময় কাজী বাইজাবি মুতাসের হয়ে গেছে তাদের কথাবার্তা দিলাম, এটা সম্বন্ধে বলছিলাম যে ইয়েরা বেদাতিরা তোমাদের থেকে বহুত বড় বড় আলে অনেক ওসি মোতালা, কোরআন হাদিস অনেক মুখস্থ, তাদের বয়ান যদি শোনো তখন বলো যে হয় এরেই কি আছে, ঠিক আছে তোমাদের মাঝহাবের লেখা। এই জন্য মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা মাঝহাবের লেখামের থেকে আজাদ হয়ে যায়। এই জন্য আমরা মদিনা ইউনিভার্সিটি কায়রো ইউনিভার্সিটিতে পড়ার পক্ষে না, কেননা সেখানে মাঝহাবের কয়েদ থাকে না, সেখানে আজাদ, সেখানে লা মাঝহাবি, শুধু হাদিসের উপরে তারা কী করে আমল করে, কিন্তু সেখানে কোনো রকমের মাঝহাবের কয়েদ থাকে না। মাঝহাব সেখানে একবারে বরং সেখানে বেঙ্গায় হাত্তা করে হেনা পাব করে আবু হেনা পা ও পেঁয়াজ, হ্যাঁ তারা মনে করে শুধু পেঁয়াজ দাওয়া করলে আরও এলিমেন্টের কথা আছে। তো সেখানে তোমার কোনো মাঝহাবের কয়েদ থাকে না, লা মাঝহাবি হয়ে যায়। এখন আসওয়াতুন গাইরু কাররাতিন কাতে হ্যাঁ এও মুতাযালাদের দলিল এরকম মজবুত মজবুত যে কাজী গাইজা বিরক্তি হয়ে গেছে থাকা তাদের এলমি উমুকের কারণে। তো দেখো তারা কীভাবে দায়িত্বা ধরছে, সাহিত্য ধরছে, ওই কীভাবে হতে পারে ইসিমের দ্বারা জাত মুসামা মানে কি জাত পুরা কেমনি হতে পারে। কারণ ইসিম তো আসওয়াতুন মুকাত্তাআতুন গাইরু কাররাতিন, তাহলে কি মুসাম্মা কি এরকম কিতাব কাপ তালি বা কিতাব, এটা ইসিম। এই ইসিম বলার সাথে সাথে কোথায় চলে গেছে, এটা তো দায় নাই, এটা তো আছে এখানে। তাতে এই কিতাবের দ্বারা মুসাম্মা মুরাদ দিতে পারে না, কেন মুসাম্মার তো কোনো ওজুদ থাকে না, মুসাম্মার ওজুদ থাকে না, আর এই ইসিমের ওজুদ থাকে না, মুসাম্মার তো ওজুদ আছে, কাজে ইসিমের দ্বারা কি করে না মুসাম্মা হইতে পারে না। এক দ্বিতীয়ত হইল ওই গেল মোকাতালেফু বিখতিলাফিল উমাম, আর ইসিম তো উমাম এবং আসারের কারণে মুখতালেফ হয়ে থাকে, কিন্তু মুসাম্মা তো একই থাকে। ইসিম মাউন, ইসিম পানি, ইসিম ওয়াটার, তো ইসিম তো মুক্তালেফ হয় কিন্তু মুসাম্মা তো মুক্তালেফ হয় না, মুসাম্মা তো একটাই আছে। তাহলে ইসিম মুসাম্মা হইতে পারে না, ইসিম হইতে পারে না মুসাম্মা হইতে পারে না। ইসিম তো বিভিন্ন জমানায় বিভিন্ন কৌমের কাছে বিভিন্ন নাম, বিভিন্ন কি নাম, কিন্তু সেই জন্য মুসাম্মা কি হয় না, বিভিন্ন হয় না। ইসিম দ্বারা যদি মুসাম্মা মুরাদ নাও তাহলে মুসাম্মা মুক্তালেফ হওয়া লাজেম আছে, হালাকি মুসাম্মা কি হয় না মুক্তালেফ হয় না। ওই পানি লিকুইড বস্তুটাকেই বুঝাবে, ওয়াটার বলো বা পানি বলো বা মাউন বলো বা জল বলো, জিনিস একটাই হবে কিন্তু কোমের কাছে। ওয়াক্তালেফু বিখতিলাফিল উমামি ওয়াল আসারি ওয়াতা আদাদু তারাতান ওয়াত্তাহিদু উখরা, আর ইসিম কোনো সময় মুতাআদ্দিদ হয় কোনো সময় হয় না, একটাই হয়, কিন্তু জাত এরকম হয় না যে কোনো সময় কয়েকটা হয়ে দেব আবার কোনো সময় একটাই থাকবে। মুতাআদ্দিদ হয় ইসিম আইনুনের 45টা মানা, আইনুনের অর্থ জাত, আইনুনের অর্থ পা চক্ষু, আইনুনের অর্থ তোমার ঝর্ণা, আইনের অর্থ জাহাবুন স্বর্ণ, তাহলে ইসিম তো মুতাআদ্দিদ হয়। আবার কোন কোন ইসিম আছে শুধু একটাই ইনসান মানুষ, ও মুসাম্মা লা ইয়াকুনু কাযালিকা, মুসাম্মা কি হয় না এরকম হয় না। ওয়াইন উরিদা বিহি জাতু শাইয়ে ফাহুয়া মুসাম্মা, আর যদি ইসিমের দ্বারা আকার খন্ডল গাইরে মুসাম্মা লব্জি মুরাদ হয় না, গাইরে মুসাম্মা গাইরে মুসাম্মা। এখন বলতাছে যদি ইসিমের দ্বারা জাতে মুসাম্মা জাতু শাই মুরাদ নাও তাহলে সেটা মুসাম্মা হবে, সেটা হবে কি মুসাম্মা। লাকিন্নাহু লাম ইয়াসহাল বিহাজাল মানা, لیکن اس معنی میں مشہور نہیں ہے، یعنی اسم سے مسمہ مراد لینا یہ اس معنی میں مشہور نہیں ہے۔ سکلے اسم نام تک بجائے مسمہ کے بجائے نا এতক্ষণ পর্যন্ত গেলাম আশায়রা আরে কি মুতাযিলাদের দলিল। এখন আশায়রা বাজ আশায়রা যে কালকে দলিল দিছিল তাবারাকা ইসমু রব্বিকা ওয়া সাব্বিহ ইসমু রব্বিকা তারা দলিল দিছিল, তোমাদের এই দলিল ঠিক না। কেননা কিসিম সে মুরাদ এখানে কিসিমই بیان کرا ہے نانا جی رکم بھاگے ذات تقدیس کرا ہے ایوان ذات دارا ای رکم بھاگے نام دارا ہویا تاکی ای رکم بھاگے نام دارا ہویا والمراد بھی لفظ کہتی اسم سے اسمی مراد ہے کہنو لیانہو کاما یا دیبو تنجیبو جاتی ہی و سفاتی ہی آنے نکائے سے یجب تنزیح الفاظ الموجوعات لها یعنی رقص و سوی الادب کہ جرکم بھابے ذات کے پاک کرتے ہوئے کسی تکا رقص ایبن سوی الادب تکا جرکم بھابے تا نام کیو کی کرتا ہوئے پاک کرتے ہوئے کہتے ہیں لیانا کما یجب جیسا کہ لازم اور ضروری ہے پاکی بیان کرنا اللہ تعالیٰ کی ذات اور صفت کا نقائص سے، اسی طرح ضروری اور لازم اور واجب ہے پاک کرنا اس ذات اس الفاظ کو جس الفاظ کو اوضاع کیا گیا اس ذات کے لیے، کس سے؟ رحمت سے اور سوئے آداب سے۔ ایٹر اوپرے আমাদের আকাবেরদের আমাদের বড়দের এবং আল্লাহওয়ালাদের আমল আছে। কোন এক আল্লাহর ওলি দেখতাছে ইসমিল্লাহ যেন আল্লাহ লব্জটা কাগজের মধ্যে লেখা, কোনো জ্ঞাতবে এটা ড্রেনের মধ্যে ফালাইছে, ড্রেনের মধ্যে পেশাব পায়খানা সাথে মিশা কাগজটা বাইয়া যেতেছে। আল্লাহ ওয়ালা আল্লাহ শব্দটা দেখা প্রাণটা কাটে বসে তাড়াতাড়ি ড্রেনের থেকে সেই কাগজটা উঠাইয়া সুন্দর করে ধুইয়া শুকাইয়া আতর মাইখা বুকের মধ্যে রাইখা দিছে। এই বুজুর্গ মারা যাওয়ার পরে অন্য কোনো আল্লাহ বলি তাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ পাক আপনার মৃত্যুর পরে আপনার সাথে কী ব্যবহার করছেন, বলেন যে ভাই আল্লাহ পাক আমাকে বলতেছেন তুমি আমার নামের মধ্যে নামের হেফাজত করছ, ধুইছো শুকাইছ আতর লাগাইছ, আসো আসো আসো আমি তোমার শরীরে আতর লাগাই। তাহলে বোঝা গেল জাতের যেরকম সম্মান ইজ্জত করতে হবে নামেরও ওরকম কী করতে হবে সম্মান এবং ইজ্জত করতে হবে। কাজে ইসিম দ্বারা ইসিমের মুরাদ কি মুরাদ না জাত মুরাদ না। এই জন্যই যে কাগজের মধ্যে কোরআন শরীরের মধ্যে না কিতাবের মধ্যে না কোন একটা কাগজের মধ্যে যদি বিসমিল্লাহ লেখা থাকে ওই কাগজটা পর্যন্ত বিনা ওজুতে ধরা যাবে না, ওই কাগজটা পর্যন্ত বিনা ওজুতে ধরা যাবে না। তাহলে এরকমভাবে জাতের ইজ্জত সম্মান মহব্বত প্রকাশ করতে হবে, এইরকমভাবে তার নামে রক্ষি করতে হবে, এইটা তার জবাব দিবেন। কাজী বাইজাবি বলতেছেন এই সমস্ত ঝগড়াটা কিন্তু করণের দরকার নাই, ইসিমটা এখানে জায়েদ, ইসিমটা এখানে কি জায়েদ। আবিল ইসমু ফিহি মুখামুন আই জায়েদ কামা ফি কাউলি শায়, তাই ইসমিল্লাহ ইসিম জায়েদ, ইসিম কি কোন সময় জায়েদ হয় নাকি? হ্যাঁ, শায়ের লবিদের কোলের মধ্যে ইসিম কি পাওয়া গেছে? জায়েদ পাওয়া গেছে। আর শায়ের এবং সাহিত্যিক যে কালাম হয় কি সকলের জন্য দলে, কেননা তারে কি বানায় ভাষা ক্লিয়ার করে থাকে। কামাফি কৌলে শায়ের, শায়ের সে মুরাদ লবিদিনে রবিয়া, তার শেরতের কিছুটা এক অংশ আনছে এখানে মিশ্রা। ইলাল হাউলে সুম্মা সালামু আলাইকুমা, আলাইকুমা ছিল আলাইকুমা। ইলাল হাউল এক সাল তক, ফের ইসমু সালাম হায় কুমপর, সালামুন আলাইকুমা, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম ছিল ইসিম এখানে যায়। কি আসিল? সুম্মা সালামু আলাইকুমা আলাইকুম, শায়রে লবি আকিদি উমর মে জব মর যে মোট মে মুক্তালা হায়, আপনি আওলাদ কো বুলায়া আর কাহা জমানায় জাহিলিয়ত রুসমে জাহিলিয়ত কি তরা মেরে মরনে কে বার বার তুম জামা ওগেরা না তোড়ো আর চেহরে পর না মারো আর নোহা না করো বলকে মেরি আওসাফ কো জুড়ো জানতে হো রুস কো লোগো মে এক সাল তক বয়ান করতে রাখো। জমানায় জাহিলিয়াত রুসমে জাহিলিয়াতের মতন বিপদ আপদ মুসিবত মৌতের পরে জামা ছিল না, চেহারা মেয়েদের থাপড়াইও না আর নোহা করিল না। নোহা বুঝো বিনেয়া বিনেয়া কান্দন, গেলাম দেশগুলির প্রচলন এখনো আছে। আমার ভাই তোমাদের মধ্যে যে আমার গুণাবলী জানো সেগুলি মানুষের সামনে এক বছর পর্যন্ত বয়ান করো, দুঃখ প্রকাশ করো, এক বছর পরে তোমাদের সাথে আমার রুখসতি সালাম অর্থাৎ আর করার অনুমতি নেই। অন্য মিশ্রামের আছে, তারপরে যদি কেউ কান্দ তাহলে সে মাজুর মনে করা হবে, তাকে কি মনে করা হবে? মাজুর মনে করা হবে। এক বৎসর পর্যন্ত তোমাদেরকে অনুমতি দিলাম। এখানে এত কথা মাকসাদ না, মাকসাদ হল ইসমু সালাম, ইসমু সালাম। এখানে ইসিমটা কি জায়েদ, আসলে কি ছিল? সুম্মা সালামু আলাইকুম, সুম্মা সালামু আলাইকুম। তাই ইসিম কি হইতে পারে? কোন কোন সময় জায়েদ হইতে পারে। ওই গুলি দাবি সিফাত বাজিতে থাকে।